কিন্তু তার চুল দাড়ি তার কথা শুনে নাই, তার শরীর তার কথা শুনে নাই, তার অসুস্থতার জন্য বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ভর্তি হন, দেশে বিদেশে চিকিৎসা করেন, তাহলে তার রোগ ভালো করার পাওয়ার তার নাই। তার যদি সন্তান না হয়, তার সন্তান নিজে দেওয়ার পাওয়ার তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, কিছু তো দেওয়ার মালিক নয়, খেজুরও দিতে পারে না, খেজুরের আটিও দিতে পারে না, এই খেজুর এবং খেজুরের বিচির মাঝখানে যে পাতলা একটা আবরণ, এটা দেওয়ার ক্ষমতাও দুনিয়ার কোন মানুষের নাই। সুতরাং সবকিছু চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি আমাদের একমাত্র রব। ভয় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, একমাত্র রবকে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বারবার বলছেন ফালা তাখাফুহুম ওয়াখাফুনি, খবরদার তাদেরকে ভয় করিও না, ভয় করো একমাত্র আমাকে। দেখবেন আমাদের দেশে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি চালাচ্ছেন জোরে, হঠাৎ করে কবরের সামনে গিয়ে গাড়ি আসতে হয়ে গেছে। কি ব্যাপার, এখানে আসতে কেন? বলে যে এখানে বিরাট এক আল্লাহর ওলি আছেন, আল্লাহর ওলি খুব গরম, আল্লাহর ওলি সামনে দিয়ে যদি এরকম জোরে গাড়ি চালায় যাওয়া যায়, তা আল্লাহর ওলি একটু রাগ করলে ধাক্কা দিয়ে গাড়ি পালাই দিতে পারে। তাহলে ভয়টা করলো কাকে? আল্লাহ পাক বলছেন ফালা তাখাফুহুম ওয়াখাফুনি, খবরদার তাদেরকে ভয় করিও না, ভয় করো একমাত্র আমাকে। ভয় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইবাদতের একটা গুরুত্বপূর্ণ রোকন হলো ভয়, খৌফ। এজন্য সর্বক্ষেত্রে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। কোন ব্যাপারে আশ্রয় চাওয়ার দরকার হইলে আশ্রয় চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক শিখিয়েছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাই যিনি সকালের প্রভাতের যিনি মালিক। কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই যিনি সমস্ত মানুষের রব, সেই রবের কাছে। তাহলে আশ্রয় চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অন্য কোন জায়গায় কারো কাছে আশ্রয় চাওয়া যাবে না। আমরা দেখা যায় বদনজর লাগতেছে, শিশুর বদনজর লাগবে, এই বয়ে কপালের মধ্যে কি দিই? কালো টিপ দিই। অথচ এই শিশুর বদনজর রক্ষা করতে পারে, বদনজর থেকে আশ্রয় চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। ক্ষেতের মধ্যে ভালো লাউ গাছ, ভালো ফসল কি দিয়ে রাখি? ঝাড়ু দিয়ে, কালো, তারপর বিভিন্ন কিছু দিয়ে রাখছি। অথচ এগুলার জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? সমস্ত রকমের বান্দার বদনজর থেকে, অনিষ্টতা থেকে আশ্রয় চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখেছেন, বাচ্চাদেরকে দেখলে এই দোয়া পড়তে হয়, উইযুকা বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। উইযুকা, তোমাকে আশ্রয় দিয়ে দিচ্ছি, তোমার জন্য আশ্রয় চাই আল্লাহর কাছে একমাত্র, বিকালিমাতিল্লাহিত তাম্মা, পরিপূর্ণ আল্লাহর কালেমার সাহায্যে। অর্থাৎ একমাত্র আশ্রয়স্থল মুমিনের তার যিনি রব, সে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বিপদে আপদে সর্বক্ষেত্রে আশ্রয়স্থল মুমিনের একমাত্র কে? আল্লাহ। সমস্ত রকমের মান্নত করতে হবে কার জন্য? একমাত্র রবের জন্য, যিনি আমার রব, সকল মান্নত হবে একমাত্র তার জন্য। আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আমি বিপদ আপদে আছি, আমি মান্নত করতে পারি আল্লাহ আমার এই বিপদটা দূর করে দেন, আমার ছেলের অসুস্থতা ভালো করে দেন, আমার মেয়ের অসুস্থতা ভালো করে দেন, এই 10,000 টাকা আমি আপনার রাস্তায় খরচ করব। আল্লাহর জন্য আল্লাহর নামে মান্নত করা এটা ইবাদত। কিন্তু আল্লাহর নামে মান্নত না করে আমি যদি বলি অমুক মাজারে মোমবাতি দিমু, অমুক মাজারে 1,000 টাকা দিমু, অমুক মাজারে সিন্নি দিমু, অমুক জায়গায় এই দিমু, এই জাতীয় মান্নত যখন করে তখন তার রবের হক রুবুবিয়তের হক নষ্ট হয়ে যায়। এই মানুষগুলো কবরে মার রাব্বুকে জিজ্ঞাসা করলে রাব্বি আল্লাহ বলতে পারবে না, তখন তার রব সে অন্যদেরকে বানায় নিছে। কারণ সমস্ত মান্নতের হকদার যিনি আমার রব, তিনি মান্নতের হকদার। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সমস্ত ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, জীবন মরণ সব কিছু হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমার সমস্ত মান্নত হবে কার জন্য? একমাত্র যিনি আমার রব সেই রাব্বুল আলামিনের জন্য। এইভাবে আমার ভাইরা এবং বোনেরা, যত ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র সকল ইবাদত গুলো করতে হবে রবের জন্য। রবের বাহিরে অন্য কারো জন্য যদি আমি একটা ইবাদত করি তাহলে কবরের মধ্যে গিয়ে মার রব্বুকে জিজ্ঞাসা করলে আমার জবান দিয়ে কখনো রব্বি আল্লাহ বের হবে না। কারণ দুনিয়াতে আমি চলার সময় সর্বক্ষেত্রে আল্লাহকে একমাত্র রব মানি নাই, তাহলে কবরে আমার আল্লাহ আমার রব এটা মুখ দিয়ে বের হবে না। এই জন্য আমার এই প্রশ্নের উত্তর ঠিক করতে হলে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহকে রব বানাইতে হবে। দুই নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? আমাদের দিনের নাম কি? দিনের নাম, দিনের নাম ইসলাম। ইসলাম হলো একমাত্র দিন, ইসলাম একমাত্র দিন। ইসলাম সর্বশ্রেষ্ঠও না, সর্বনিম্নও না, মাঝারিও না। ইসলাম কি? একমাত্র দিন, জমিনে একটাই মাত্র দিন, সেটার নাম ইসলাম। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। 85 নম্বর আয়াত সূরা আলে ইমরান, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন অনুসন্ধান করে, তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কবুল করবেন না, গ্রহণ করবেন না। তাহলে জমিনে একমাত্র দিন হলো, আমার আপনার দিনের নামও হলো ইসলাম। কবরে যদি জিজ্ঞাসা করে ওয়ামা দীনুকা, উত্তর কি হবে? ওয়া বিল ইসলামে দীনা, আমার দিন হলো একমাত্র দিন হলো ইসলাম। যে ইসলাম, যে দিনের উপরে আমরা চলব, এই দিন কয়টা জিনিসের সমন্বয়? এই দিন বলতে পারবেন? তিনটা জিনিসের নাম হলো দিন। একটা হলো ইসলাম, একটা হলো ঈমান, একটা হলো এহসান। এই তিন জিনিসের সমন্বয়ে এই তিন জিনিসের নাম হলো দিন। এই তিন জিনিসের নাম কি কি জিনিস? ইসলাম, ঈমান, এহসান। কেমনে বুঝলাম এই তিন জিনিসের নাম দিন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, ইজ তালা আলাইনা রাজুলুন, এমন সময় একজন ব্যক্তি আমাদের সামনে আসলো, সাদিদু সাওয়াদিস শারে, লোকটার চুলগুলো কুচকুচে কালো, সাদিদু বায়াদিস সিয়াব, পোশাকটা দবদবে সাদা, লা ইউরা আলাইহি আছারুস সাফার, লোকটার ভিতরে কোনো সফরের চিহ্ন নাই, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের ভিতরে কেউ লোকটাকে চিনেও না। এরকম একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আমরা সবাই তাকায় রইলাম লোকটার দিকে। লোকটা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন, বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটাই হলো, আখবিরনি আনিল ইসলাম, আমাকে একটু বলেন ইসলাম কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিলেন, ওই লোকটাই আবার বলতেছে সদাক্তা, আপনি খুব সত্য কথা বলছেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম, ইয়াস আলহু ওয়া ইউসাদ্দিকুহু, লোকটা প্রশ্ন করে আবার লোকটা সত্যায়িত করে। তারপরে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন ঈমান কাকে বলে? তারপরে প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইহসান, আমাকে বলেন ইহসান কাকে বলে? তারপরে জিজ্ঞেস করছেন, কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যিনি আমাকে প্রশ্ন করেছেন তার থেকে আমি বেশি জানি না। কিয়ামত কখন হবে জানেন না, ভালো কথা। কিয়ামতের কিছু লক্ষণ বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লক্ষণ বলে দিলেন। বলে দেওয়ার পরে লোকটা সালাম দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই যে লোকটা আসলো, প্রশ্ন করলো, চলে গেল, লোকটাকে জানো নাকি? এই লোকটাকে চিনো তোমরা? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তো সঠিকভাবে জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, উনি হলেন তোমাদের ভাই জিব্রাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদের কাছে এসেছেন তোমাদেরকে তোমাদের দীন শিখানোর জন্য। সুবহানাল্লাহ। তিনি আসছেন তোমাদের কাছে তোমাদেরকে তোমাদের দীন শিখানোর জন্য আসছেন। তাহলে জিব্রাইল আলাইহিস সালাম এখানে যা শিখাই গেলেন এটার নাম দীন। তাহলে কয়টা জিনিস শিখাইছেন? তিনটা জিনিস শিখাইছেন, ইসলাম শিখাইছেন, ঈমান শিখাইছেন, এহসান শিখাইছেন। এই তিনটার নাম হলো দীন। এই তিনটার নাম দীন। তাহলে কারো ঈমান নাই, ঈমান বিশুদ্ধ রূপে নাই, তার দীন নেই। কোনো লোকের ইসলাম নাই, তাহলে তার দীন নেই। কোনো লোকের এহসান নাই, তাহলে তার দীন নেই। এই তিনটা যার ভিতরে আছে তার ভিতরে আল্লাহর দীন আছে। যার ভিতরে এই তিনটা নাই তার ভিতরে আল্লাহর দীন নেই। খেয়াল রাখবেন এটা ভালো করে। অনেকে দিন বুঝে না, কই লোকটা খুব দিনদার, লোকটা খুব দিনদার লোক, দিনদার লোকটা আবার শেরেকও করে, কিন্তু দাড়ি টুপি চেহারা সুরতটা, মাথা পাগড়ি আছে, লম্বা দাড়ি আছে, জুব্বা আছে, মানুষ কয় লোকটা দিনদার। আসলে লোকটা দিনদার না, কারণ লোকটার ভিতরে ইসলাম নাই, লোকটার ভিতরে ঈমান ঠিক নাই, লোকটার এহসান নাই। এই জন্য দিন মানি তিনটা জিনিস, দিন মানি ইসলাম, দিন মানি ঈমান, দিন মানি এহসান। এই তিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তিনটা হলো দিন। তাহলে এবার আসেন ইসলাম, ইসলামের রোকন কয়টা বলেন দেখি? ইসলামের রোকন পাঁচটা। এই পাঁচটা রোকন যার ভিতরে আছে তার ভিতরে আল্লাহর দিন আছে। এই পাঁচটা রোকন নাই তার ভিতরে আল্লাহর দিন নেই। কি কি রোকন? আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর রোকন হলো এই সাক্ষ্য দিতে হবে, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দিতে হবে, এটা মনে মনে রাখলে হবে না। মনে মনে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু মুখে সাক্ষ্য দেয় নাই, ঘোষণা দেয় না, লুকিয়ে রেখেছে, তাহলে এটা ঈমান, এটা ইসলাম হবে না। ইসলাম হতে হলে এটাকে সাক্ষ্য দিতে হবে। এই সাক্ষ্যটা দিতে হলে আবার নয়টা শর্ত আছে। কয়টা শর্ত? খালি সাক্ষ্য দিলে আপনি ঈমানদার হয়ে যাবেন না। এই আপনি যে সাক্ষ্যটা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্যটা দিতে হলে আবার নয়টা শর্ত আছে। এই নয়টা শর্ত সহকারে যদি আপনি সাক্ষী দেন তাহলে আপনার সাক্ষ্য হবে, না হয় সাক্ষ্য বাতিল। এই নয়টা শর্ত আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন, বিস্তারিত আলোচনা আছে। আমি গত জুমার খুতবা মাদার টেক মসজিদে এই নয়টা শর্তের উপরে দিছি। এই নয়টা শর্ত হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই নয়টা শর্ত সহকারে বললেই তখন সত্যটা পরিপূর্ণ হয়, না হয় সাক্ষ্যটা পরিপূর্ণ হবে না। তাহলে কোন লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আবার তাগুতের সাথে তার সম্পর্ক, তাগুতের অনুসারী, তাহলে তার সাক্ষ্য পরিপূর্ণ হয় নাই, বুঝতে হবে তার ভিতরে আল্লাহর দিন নেই। তাহলে প্রথম ইসলামে আসতে হলে এক নম্বর রকম তার তাওহীদ ঠিক করতে হবে, রেসালত ঠিক করতে হবে। তাওহীদ ঠিক নাই, রেসালত ঠিক নাই, তাহলে তার এখনো ইসলামে তার ভিতরে আসে না। তারপরে দুই নম্বর রকম, ওয়া তুকিমাস সালা, সালাত কায়েম করবে, সালাত কায়েম করবা। তাহলে সালাত কায়েম করা এটা আল্লাহর দিন। যে মানুষগুলো নামাজ কায়েম করে না, নামাজ আদায় করে না, এই মানুষগুলোর মধ্যে আল্লাহর দিন নেই, এই মানুষগুলোর ভিতরে দিন নেই। এটা দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রকন। তিন নম্বর রকন হলো ওয়াতুকিমাজ যাকা, ওয়াতুতিয়াজ যাকা, যাকাত আদায় করবা। চার নম্বর ওয়াতাসুমা রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করবা। পাঁচ নম্বর ওয়াতাহুজ্জাল বাইতাইনি ইসতাতাতা ইলাইহি সাবিলা, যারা সক্ষম তারা আল্লাহর ঘরে গিয়ে বাইতুল্লাহ হজ করবে। তাহলে এই পাঁচটা হলো ইসলামের রকন। এই পাঁচটা বিষয় থাকলে বুঝতে হবে তার ভিতরে ইসলাম আছে, আর ইসলাম আছে মানে তার ভিতরে দীন আছে। ইমানের রকন কয়টা? ইমানের রকন কয়টা? ছয়টা। ইমানের রকন আন্তু মিনা বিল্লাহি, আল্লাহর উপরে ইমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, মালাইকাদের উপরে যথাযথ ইমান আনা, ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাবগুলোর উপরে ইমান আনা, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদের উপরে ইমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে যথাযথ ইমান আনা, ওয়া আন তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের উপরে যথাযথভাবে ইমান আনা। এই ছয়টা ইমান, ছয়টা বিশ্বাসের সমষ্টির নাম হলো ইমান। ইমানের আবার আরকান আছে, ইমানের আহকাম আছে, ইমানের উসুল আছে, ইমান বঙ্গের কারণ আছে, ইমানের সাথে আবার আরো কতগুলো বিষয় সম্পৃক্ত আছে। আচ্ছা, আরেকটা বলছি এহসান। এহসানটাও আল্লাহর দিন। এহসানটা কি? এমন ভাবে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছ। যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো, এটা দেখা কোনোদিন সম্ভব না, তাহলে তোমার ভিতরে যেন এই এই বিশ্বাস দৃঢ় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। এই আল্লাহ দেখতেছেন এই বিশ্বাসটা অন্তরে বদ্ধমূল করা, এটার নাম হলো এহসান। এটার আরেক নাম হলো আল মুরাকাবা। এহসানের রকন হলো একটা, ইসলামের রকন বলছি কয়টা? পাঁচটা। ইমানের রকন ছয়টা, এহসানের রকন একটা। এহসানের রকনটা হলো আল মুরাকাবা। মুরাকাবা মানে আমাদের দেশে মুরাকাবা কইলে মানুষ মনে করে ধ্যান করা, কিন্তু মুরাকাবা মানে ধ্যান না, মুরাকাবা মানে আল্লাহর একটা নাম রাকিব। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ হলেন তোমাদের উপরে রাকিব। রাকিব মানে আল্লাহ পাক পর্যবেক্ষণ করেন, আর মুরাকাবা মানে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণের ভিতরে থাকা। দেখবেন কোন জায়গায় ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা আছে, লেখা থাকে এখানে ক্যামেরা আছে, এরকম লেখা থাকে না? দেখবেন ক্যামেরার সামনে গেলে মানুষ সতর্ক হয়ে যায়, বাহিরে কথাবার্তা বেশি বললেও ক্যামেরার সামনে গেলে কথা কয় না, চুপ করে থাকে। ক্যামেরার সামনে গেলে যা ইচ্ছা মতো কাজ করে না, ক্যামেরার সামনে গেলে সতর্কতা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনের ভিতরে ক্যামেরা লাগিয়ে রেখেছেন, আল্লাহ পাক মুরাকাবা করেন, পর্যবেক্ষণ করেন। আল্লাহ পাক নিজের নাম দিয়েছেন রাকিব। এই রাকিব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কিছু দেখতেছেন, এই অনুভূতি জাগ্রত হওয়া, এটার নাম হলো মুরাকাবা। এটার নাম হলো এহসান। সলাতের ভিতরে যদি এই মুরাকাবার সাথে কেউ সলাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে দাঁড়াই আছি, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, তাহলে তার সলাতের ভিতরে যেমন খুশু খুশু আসবে। কোন ব্যক্তি যদি এই খেয়াল না করে তার সলাতে এরকম খুশু খুশু আসবে না। এই জন্য আমরা সলাত আদায় করি, আবার দোকানের হিসাবও করি, বাজারের হিসাবও করি, সব করে ফেলি, কিন্তু যদি আমার ভিতরে মোরাকাবার সাথে সলাত হইতো যে আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি। যখন আমরা একজন বড় অফিসারের সাথে, বড় কর্তার সাথে কথা বলি, কত সতর্কতার সাথে, কত সম্মানের সাথে, কত মনোযোগের সাথে কথা বলি, সলাতটা আমার আল্লাহর সাথে কথা বলতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এখন আমি সরাসরি লাইনে আছি। যখন কোনো ব্যক্তি আল্লাহ আকবার বলে তখন আল্লাহর সাথে তার সরাসরি লাইন হয়ে যায়, সুবহানাল্লাহ, সালাম ফিরানো পর্যন্ত সে আল্লাহর সাথে কথা বলতেছে। এই যে ধারণাটা যে আমার আল্লাহর সাথে আমার মোরাকাবা, আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করতেছেন, তখন তার ইবাদতটা হয়ে যাবে সুন্দর। কোনো ব্যক্তির ভিতরে যখন মোরাকাবা আসবে, এই লোক সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জানা করতে পারে না, কোন গোপনীয় গুনাহ অপরাধ করতে পারে না, কারণ এই লোক বিশ্বাস করে যে আমাকে হয়তো পুলিশ দেখে না, দুদক দেখে না, বা অন্য কেউ দেখে না, কিন্তু আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি সে আল্লাহ তো আমাকে দেখতেছে। এটার নাম এহসান। এটাও আল্লাহর দ্বীনের একটা গুরুত্বপূর্ণ অংশ। শুধু ঈমান বা ইসলাম এই দুটো পরিপূর্ণ হইলে দ্বীন না, এহসান সহকারে দ্বীন। এই জন্য প্রত্যেকের ভিতরে ঈমানের সাথে সাথে, ইসলামের সাথে সাথে এহসানও থাকতে হবে। এই তিনটাকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনটা হলো দ্বীন। এমন একটা দ্বীনের উপরে আমরা ঈমান এনেছি যে ইসলামের উপরে, এই ইসলামটা একটা পরিপূর্ণ দ্বীন, এটা একটা পরিপূর্ণ দ্বীন। এই দ্বীনের ভিতরে এমন কিছু নাই যেটা মানবতার জন্য দরকার নাই, অর্থাৎ মানুষের জন্য যা দরকার সবকিছু এই দ্বীনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য এই দ্বীন অনুসরণ করলে বাহিরের থেকে কোনো জায়গা থেকে কোনো কিছু ধার করে আনার প্রয়োজন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, ইসলাম যদি কেউ মানি, ইসলাম যদি আমার একমাত্র দ্বীন হয়, বাহিরের কোনো শিরকি দ্বীন থেকে, কুফরি দ্বীন থেকে কোনো কিছুই ইসলামের মধ্যে ধার করা যাবে না। যদি ধার করে নি তাহলে কবরের ভিতরে ওয়াবিল ইসলামে দিনা বলা যাবে না। আজকে হলো 10ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি বিজাতীয় দিনের একটা অনুষ্ঠান আছে, আছে না? কি অনুষ্ঠান? এটা ইসলামের নয়, এটা দিনের নয়, এটা হলো মুশরিকদের অনুষ্ঠান, কুপ্পারদের অনুষ্ঠান। এটা অনেক পুরানা যুগের অনুষ্ঠান, ঈসা আলাইহিসসালামের 250 বছর আগের অনুষ্ঠান। এটা হলো শেকেলে অনুষ্ঠান, এটা আধুনিকতা না, ইসলাম হলো আধুনিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো কিয়ামত পর্যন্ত আধুনিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে হাদিস বলা হয়। হাদিস মানে আধুনিক, কোরআনের আরেক নাম হাদিস, হাদিস মানে আধুনিক, কোরআন এবং সুন্নাহ কিয়ামত পর্যন্ত আধুনিক। কিন্তু ওই যে কুফরি সংস্কৃতিগুলো, বিজাতীয় কালচারগুলো, অপসংস্কৃতিগুলো, এগুলো হলো অনেক শেকেলে, অনেক পুরানা। এগুলো লূত আলাইহিস সালামের যুগের, নূহ আলাইহিস সালামের যুগের, হাজার হাজার বছর আগের ঘটনা এগুলা। এই 14ই ফেব্রুয়ারি এটা পূর্বেকার, আজ থেকে দেখেন এখন চলে 2020 সাল, 2020-এর আগে আরো 250 যোগ করেন কত হয়েছে? ও, এই এলাকা অঙ্কে একটু দুর্বল, 2270। তাহলে 2270 বছর আগের পুরানা জিনিস, প্রাচীন রোম সাম্রাজ্যে, প্রাচীন মিশরে এই যখন ফেব্রুয়ারি মাস আসতো, ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 তিন দিন তারা তিনটা দেবতার পূজা করত। 13 তারিখে এক দেবতা, 14 তারিখে এক দেবতা, 15 তারিখে এক দেবতা। 13 তারিখে যেই দেবতার পূজা করত সেই দেবতার নাম ছিল লুপারকাস দেবতা। এই দেবতা তাদের মেষপালকে, তাদের গরু ছাগল মহিষ পশুগুলাকে নেকড়ে বাঘের আক্রমণ থেকে রক্ষা করত, এই বিশ্বাস তারা পোষণ করত, নাউজুবিল্লাহ। এই কারণে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি এই দেবতার তারা পূজা করত, ইবাদত করত। ১৪ ফেব্রুয়ারি আরেকটা দেবতার পূজা করত, যেই দেবতার নাম ছিল কিউপিড দেবতা। এই দেবতার নাম হলো কিউপিড দেবতা। কিউপিড দেবতার ভিতরে একটা তীর থাকে, জাদুকরী তীর। এই তীরের আঘাতে, তীরের স্পর্শে মানুষের অন্তরে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে। এই জন্য দেখবেন অনেক জায়গায় কাঠের মধ্যে, কাঠ ছাপানোর মধ্যে দেখবেন মাঝখানে একটা তীর আছে, একটা তীরের ছবি দেখছেন না, একটা হাতের ছবি মাঝখানে একটা তীরের ছবি, এটা হলো কিউপিড দেবতার তীর। এই দেবতার তীর দিয়ে মানুষের অন্তরে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে, নাউজুবিল্লাহ। ১৪ তারিখে তারা, ১৫ তারিখে আরেকটা দেবতার পূজা করত, যেই দেবতার নাম হলো জুনু ফেব্রুয়াটা। এই ফেব্রুয়ারি মাসের নামকরণটা হয়েছে এই দেবতার নামে। ইংরেজি আমরা যে মাসগুলা গণি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো কিন্তু এক একটা দেবতার নামে। তারা প্রাচীন আর মিশরে, প্রাচীন রোম সাম্রাজ্যে তারা এগুলো তৈরি করছিল। এই দেবতার জন্য প্রতি বছর ১৫ তারিখে তারা পূজা করত, তারা উপাসনা করত। তাহলে কোন মুসলিম যুবক, কোন মুসলিম তরুণ, মুসলিম যুবক যুবতী যদি ১৪ ফেব্রুয়ারি কোনো অনুষ্ঠান করে, ওই কিউপিড দেবতার পূজা করে, এই কিউপিড দেবতার পূজা যারা করবে তাদের হাসর হবে, নসর হবে, কেয়ামত হবে ওই কিউপিড দেবতার সাথে। কোন মুসলিমের সাথে তাদের হাসর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখে কিয়ামতের ময়দানে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। যাদের সাথে তার কৃষ্টি, কালচার, মিল্লাত, আদর্শ মিলে যাবে, তার হাসর নসরটা হবে তাদের সাথে। তাহলে এই ১৪ তারিখের আরো অনেক ইতিহাস আছে, সেন্ট ভ্যালেন্টাইনের সাথে আবার এই ১৪ ফেব্রুয়ারির ইতিহাস আছে। তাহলে এগুলো হলো খ্রিস্টানদের, মুশরিকদের অনুষ্ঠান, এটা ইসলামের কোনো অনুষ্ঠান। তাহলে এই ইসলাম, এই দিন এমন একটা দিন যেই দিনের ভিতরে বিজাতীয় কোনো কালচার ঢুকানোর সুযোগ নাই। যদি ঢুকান তাহলে ওই হাসর নসর কেয়ামত ওই বিজাতীয়দের সাথে হবে, মুসলিমের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, তাবেইনদের সাথে, সালাফে সালেহিনের সাথে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে আলাদা একটা সংস্কৃতি, কালচার শিখাইছেন। কোন মুশরিকদের সংস্কৃতির সাথে মিলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। এজন্য মুশরিকেরা দাঁড়ি রাখত ছোট ছোট করে, গোপ রাখত বড় বড় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহা ওয়া কাসসু শাওয়ারিব, আমার উম্মত মুশরিকদের বিপরীত করো, মুশরিকদের বিপরীত করো, তোমরা তোমাদের দাড়িগুলোকে ছেড়ে দাও, গোপগুলোকে ছোট করো, মুশরিকের সাথে মিলাইও না। তো কারণ ইসলামের কালচারটা ভিন্ন, ইসলামের কালচার হলো দাড়ি লম্বা করো, গোপকে ছোট করো, কারণ মুশরিকেরা এটার বিপরীত করে। মুশরিকেরা সালাম দেয় হাতের সাহায্যে, আঙ্গুলের সাহায্যে, মাথার সাহায্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা তুসাল্লিমু তাসলিম আল ইয়াহুদ ওয়ান নাসারা ফইন্ন তাসলিমাহুম বিল আকুফে ওয়ার রুউস ওয়াল ইশারা। ও আমার উম্মত খবরদার, ইহুদিদের মতো নাসারাদের মতো সালাম দিও না, কারণ তারা সালাম দেয় আঙ্গুলের ইশারায়, সালাম দেয় হাতের তালুর ইশারায়, সালাম দেয় মাথার ইশারায়। কিন্তু আমার উম্মতকে সালাম শিখাইছি মুখ দিয়ে, সালাম দিতেও হয় মুখ দিয়ে, নিতেও হয় মুখ দিয়ে, হাতের সাথে মাথার সাথে সালামের কোনো সম্পর্ক নাই, এমনকি পায়ের সাথেও সালামের কোনো সম্পর্ক নাই। সালাম দিতেও হয় মুখে, নিতেও হয় মুখে, কিন্তু ইহুদিদের, খ্রিস্টানদের সালাম আঙ্গুলে হয়, এভাবে আঙ্গুল দিয়ে ইশারা, এভাবে হাতের তালু দিয়ে ইশারা, এভাবে মাথা দিয়ে ইশারা। বর্তমানে দেখা যায় আমাদের অনেক মুসলিম ভাই সালাম দিলে মুখে জবাব দেয় না, খালি মাথা নাড়ায়। মাথা নাড়ায়, মুখে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলেন। এটা ইসলামের কালচার নয়, ইসলামের সংস্কৃতি নয়। অনেকে আবার কয় সালাম আলাইকুম, এটাও ইহুদিদের কালচার, এটা মুসলমানের কালচার না। এই জন্য সালামের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজাতীয় কালচার নিষেধ করে দিছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় শনিবার রবিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বেশি বেশি শনিবার রবিবার রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমা ইয়াউমা ঈদুল মুশরিকিন ফা উহিব্বু আন উখালিফাহুম, এই দুদিন হলো মুশরিকদের ঈদের দিন, আমি এই দুদিন মুখালাফত করতে গিয়ে রোজা রাখি। শনিবার ইহুদিদের ঈদের দিন, রবিবার খ্রিস্টানদের ঈদের দিন, শুক্রবার হলো মুসলিমদের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শুক্রবার রোজা রাখতে নিষেধ করছেন। শুক্রবারে রোজা রাখতে হলে হয় বৃহস্পতি শুক্রবার অথবা শুক্রবার শনিবার, অথবা যদি এটা ১৩ ১৪ ১৫র ভিতরে পড়ে বা কোনো সুন্নতি দিনের ভিতরে পড়ে তাহলে অসুবিধা নেই, কিন্তু শুধু শুক্রবার, কারণ ওই দিন মুসলিম উম্মার ঈদের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইহুদিদের ঈদের দিন, খ্রিস্টানদের ঈদের দিন সিয়াম পালন করে তাদের সাথে মুখালাফাত করতেন, বিপরীত করতেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জুতা পরিধান করা এই জায়গায়ও ইহুদিদের মুশরিকদের মুখালাফাত করতে বলছেন। ইহুদিরা মুশরিকরা কোনো জায়গায় জুতা নিয়ে গেলে, পবিত্র জায়গায় জুতা নিয়ে গেলে ওই জায়গাকে তারা অপবিত্র মনে করত। মানে জুতার ভিতরে কোনো ময়লা নাই, আপনি জুতাটা নিয়ে কোনো জায়গায় ঢুকছেন পবিত্র জায়গায়, তখন মনে করে যে এই জায়গাটাই জুতার কারণে অপবিত্র হয়ে গেছে। কারণ কি? কারণ মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাক বলছিলেন, ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, ও মুসা তোমার জুতাটা খোলো, কারণ তুমি যেই উপত্যকায় উঠতেছো এটা একটা পবিত্র উপত্যকা। এই জন্য ইহুদিরা মনে করে যে জুতা নিয়ে যদি কোনো উপাসনালয়ে বা কোনো জায়গায় ঢুকা হয় তো ওই জায়গাটা নাফাক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত শোনো, যে জুতা কোনো জায়গাকে অপবিত্র করে না। যদি জুতার ভিতরে নাফাকি না থাকে, জুতা যদি পবিত্র থাকে, তুমি জুতা পরে সলাতও আদায় করতে পারো, নামাজও আদায় করতে পারো। অর্থাৎ জুতার কারণে অপবিত্রতা হয় না, কিন্তু জুতার ভিতরে নাফাকি থাকলে তো অপবিত্রতা হবে। কিন্তু আমার জুতার ভিতরে কোনো নাফাকি নেই, একেবারে পরিষ্কার। এরকম জুতা যদি আমি মসজিদে নিয়ে যাই বা মসজিদে পড়ি তাহলে মসজিদ নাফাক হবে না। কিন্তু আমরা যে জুতা পরি, এই জুতা পরে নামাজ পড়া মুশকিল। কিন্তু নরম ধরেন যেটা মোজার মতো পড়ছেন, এটা দিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। দেখবেন বাইতুল্লাহর মধ্যে গেলে দেখবেন বাইতুল্লাহর ভিতরে পুলিশেরা জুতা পরি পরি হাঁটতেছে, হাঁটতেছে না? তাহলে ওই জুতা আল্লাহর ঘরকে নাপাক করে নাই, কারণ ওই জুতার ভিতরে কোনো নাপাকি নেই। কিন্তু ইহুদিরা এটাকে এই পবিত্র জুতা মানে পরিষ্কার জুতা নিয়ে গেলেও তারা নাপাক মনে করে। এই জন্য দেখবেন আমাদের দেশে অনেক জায়গায় কবরস্থান জুতা নিয়ে যাইতে দেয় না, এরকম দেখছেন না? কবরস্থানেও জুতা নিতে দেয় না, যে কবরস্থানে জুতা নিলে নাকি কবরস্থান নাফাক হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায়ও ইহুদিদের অনুকরণ থেকে মুসলিমদেরকে রক্ষা করছেন। একদিন সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিরা তো খালি পায়জামা পরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা লুঙ্গিও পরো পায়জামাও পরো, তাহলে ইহুদিদের মুখালাফত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজ্জাজ ইবনে হাসান আত-তাবেঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার বোন একদিন আমাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেলেন, নিয়ে যায় বললেন যে সাহাবি আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের খাদেম আমার ভাইয়ের জন্য একটু দোয়া করেন। তখন আমার মাথার চুল কেটছে, পুরা মাথার চুল কেটছে, মাঝখানে একটু চুল রেখে দিছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উঠে বললেন, এই তোমার ভাইয়ের তাড়াতাড়ি মাথার চুল আগে কেটে নাও। মানে এটা মুশরিকেরা এরকম মাঝখানে একটু টিকলি রাখে, তোমার ভাইয়ের চুলের মাথার মধ্যে একটু টিকলি রয়ে গেছে, সুতরাং তোমার ভাইয়ের মাথার চুল সমান করে পরিষ্কার করে কেটে নাও। অর্থাৎ সাহাবায়ে কেরামও একটু যদি বিজাতীয় কালচার দেখতেন সাথে সাথে সতর্ক করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আজারবাইজান বিজয় হলো তখন একটা চিঠি পাঠাইলেন, ওই চিঠির মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, ওয়ালাইকুম বিলিবাসে আবিকুম ইসমাইল আলাইহিস সালাম ওয়াইয়াকুম ওয়াত্তানাউম ওয়াযিয়াল আজাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, আজারবাইজান এলাকাটা কিন্তু বিজাতীয় এলাকা, খবরদার বিজাতিদের পোশাক আশাক কৃষ্টি কালচার যেন তোমাদের ভিতরে না ঢুকে। আলাইকুম বিলিবাসে আবিকুম ইসমাইল, তোমরা তোমাদের পিতা তোমাদের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালামের লেবাস পরিধান করবা। আর খবরদার বেশভূষার ক্ষেত্রে, ফ্যাশনের ক্ষেত্রে বিজাতীয়দের মুশরিকদের বেশভূষা ফ্যাশনকে পরিত্যাগ করো, তাদের থেকে সতর্ক থাকো। তাহলে বোঝা যায় যে ইসলাম এমন একটা দিন যেই দিনের ভিতরে বিজাতীয় কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই। বর্তমানে আমরা অসংখ্য বিজাতীয় জিনিস আমাদের দিনের মধ্যে ঢুকেছি। বিয়ে সাদের অনুষ্ঠান যখন শুরু হয় পুরা আগা গোড়া শুধু বিজাতীয় অনুষ্ঠান, বিজাতীয় কালচার। পাত্রী দেখতে গেছে, পাত্রী দেখতে গেছে, যে বিয়ে করবো সে তো গেছে, গেছে তার সদ্য গোষ্ঠী সব নিয়ে গেছে, তার ভাই নিয়ে গেছে, দুলা ভাই নিয়ে গেছে, স্বাস্থ্য ভাই নিয়ে গেছে, জ্যাঠ্য ভাই নিয়ে গেছে, সবার নিয়ে পাত্রী দেখবো। এটা কার কালচার? এটা ইসলামের কালচার না, এটা বিজাতীয় কালচার। এরপরে গায়ে হলুদের নামে অশ্লীলতা, এটা বিজাতীয় কালচার, এটা ইসলামের কালচার না। এরপরে বরযাত্রার নামে শত শত হাজার হাজার মানুষ নিয়ে ওই মেয়ের বাবাকে বাধ্য করা, 500 মানুষ, 1000 মানুষ, এখন এখন তো 1000-এর নিচে হয় না, 2000-3000 মানুষ খাওয়াইতে হবে। বাস উনি ঋণ করে কষ্ট করে 3000 মানুষ খাওয়াইতেছেন, আর এই মানুষগুলা বরযাত্রীরা যায় খায় আর সমালোচনা করে, লবণ কম হয়েছে, মিষ্টি বেশি হয়েছে, এটা ঠিক হয় না। লোকটা ঋণ করে কষ্ট করে, অনেকে অনেক কিছু বিক্রি করে এই মানুষগুলো খাওয়াইতে বাধ্য হচ্ছে, আর আমরা বসে বসে সেখানে যায় তার সমালোচনা করি। এখানে এই যে কালচারগুলো, এগুলো সব কি কালচার? বিজাতীয়। একজন মুসলিম মারা গেছে, 4 দিন, 10 দিন, 20 দিন, 40 দিন মৃত্যুবার্ষিকী, বিশাল বিশাল খানার আয়োজন। এই কালচার মুসলমানের কালচার নয়, এগুলো ইসলামের কালচার নয়। কোনো মানুষ অসুস্থ, তার জন্য শুরু হয়েছে এই খতম সেই খতম, বিভিন্ন ধরনের খতম, এগুলো ইসলামের কালচার না, এগুলো বানানো কালচার। অর্থাৎ ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকানোর বিজাতীয় বাহিরের কারো অধিকার নাই। 3 নম্বর উসুল, এটা বলে আমাদের আলোচনা শেষ। 3 নম্বর উসুল হলো মারফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। কারণ কবরের 3 নম্বর প্রশ্নটা কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে, তোমার নবীর পরিচয় কি, তুমি দুনিয়াতে কার আদর্শে, কার সুন্নতে, কার আখলাকে চলতা, কার তরিকা চলছিলা, কার তরিকা আবাদত করছ? এই প্রশ্নটার উত্তর সবাইকে দেওয়া লাগবে। এটার উত্তর কি হবে? ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। দুনিয়াতে আমার তরিকা ছিল একটা, সেটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে কয়েকটা জিনিস চিনতে হবে। 1 নম্বর, জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিষয়বস্তু ছিল কি। 1 নম্বর এটা জানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিষয়বস্তু কি বলেন তো দেখি। জি, শিরক মুক্ত তাওহিদি ঈমান। আল্লাহ পাক প্রথমে 5টি আয়াত নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, নবী বানাইছেন, নিয়োগপত্র দিয়েছেন। কোন 5টা আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত নাজিল করে জানাই দিলেন আপনি আমার নবী, নিয়োগপত্র দিয়েছেন। এখন কাজ কি, নবীর কাজ কি, নবীর দায়িত্ব কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি আয়াতে কারিমা নাজিলের পরে ভয় পেয়ে গেছেন। জিব্রিল আলাইহিস সালামকে দেখে খুব ভয় পেয়েছেন, বাড়িতে যায় কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন। আল্লাহ পাক আকাশ থেকে তাকায় তাকায় হাসে, কারো নবী বাহাইলাম, নবী খালি নবী বয়ে কম্বল গায়ে দিয়ে ফেলছে। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির, ও কম্বল গায়ে দেওয়া, চাদর গায়ে দেওয়া, বস্ত্র মুড়ি দেওয়া, শুয়ে থাকা মানুষটা, আল্লাহাক নাম ধরার নাই, সুন্দর একটা সিফাত ব্যবহার করে দিছে। দিয়ে আল্লাহাক বলতেছেন, কুম, আপনাকে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য নবী বানাই নাই, রাসুল বানাই নাই, কুম, আপনি কম্বল ফেলে দিয়ে উঠে দাঁড়াই যান, শুয়ে থাকা যাবে না, আপনি উঠে যান, কুম। আল্লাহ বলতেছেন উঠে, কুম মানে দাঁড়াই যান, শুয়ে থাকা যাবে না, আপনার শুয়ে থাকার জন্য নবী বানানো হয় নাই, আপনার অনেক কাজ, উঠে কি করবেন? ফাআনজির, আপনার এক নম্বর কাজ হলো আপনি দুনিয়ার মানুষকে সতর্ক করবেন। কিসের থেকে সতর্ক করবেন? সমস্ত মুফাসসিরিন কেরাম বলেন, ফাআনজির আনি শিরক, আপনার এক নম্বর কাজ শিরক থেকে দুনিয়ার মানুষকে সতর্ক করেন। এই জন্যই আপনার নবী বানাইছি, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য নবী বানানো হয় নাই, কাজ হলো ফাআনজির আনি শিরক। আপনার রবের তাকবীর ঘোষণা করেন, শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, কিভাবে? বিত্তাওহীদ, ফাকাব্বির বিত্তাওহীদ, আল্লাহর তাওহীদের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আর খেয়াল রাখবেন আপনার কাপড়টা যেন পবিত্র থাকে। তাহলে কাপড়ের এখানে পবিত্র অপবিত্রতার সম্পর্ক কি? দাওয়াত দিবেন শেরেক থেকে মুক্তির, তাওহিদি ইমানের, তো কাপড়ের প্রসঙ্গ আসলো কেন? কাপড়ের প্রসঙ্গ দিয়ে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আপনি যেই সমাজে দাওয়াত দিবেন এই সমাজটা একটা শেরেকের সমাজ, একটা ময়লার সমাজ, আপনি যখন এই সমাজে চলাফেরা করবেন আপনার কাপড় সতর্ক রাখবেন কাপড়ের ভিতরে যেন ময়লা না লাগে, অর্থাৎ আপনি শেরেকের সমাজে থাকবেন, শেরেকের সমাজে ঘুরবেন, শেরেকের সমাজে দাওয়াত দিবেন, কিন্তু শেরেক যেন আপনার ভিতরে না ঢুকে। সমাজটা শেরেকের, চতুর্দিকে শেরেকের ডুবে আছে, আপনি ওই শেরেকের সমাজে থাকতে হবে। আপনি আবার কইতে পারবেন না যে না এই সমাজে থাকবো না, এটা শেরেকের সমাজ, একটু দূরে চলে যাই। থাকবেন এখানে, খাবেন এখানে, চলবেন এখানে, কিন্তু আপনার শরীরে, আপনার ভিতরে যেন শেরেক না ঢুকে, আপনি শিরিকের সাথে মিশা যাবে না। যদি বলেন যে না এখন যদি আমি শেরেকের সাথে না মিশি তাহলে তো সমাজ বিভক্ত হয়ে যাবে, আমি শেরেকের সাথে একটু তাল মিলাই, শেরেকের সাথে তাল মিলাই, তারপরে আমি তাদেরকে দাওয়াত দিব। আল্লাহ বলতেছেন না, ওয়াসিয়াবাকা ফাতাহহির, একজন মানুষও আপনার কথা শুনুক আর না শুনুক, শেরেক ছাড়ুক আর না ছাড়ুক, তাওহিদে আসুক আর না আসুক, কিন্তু আপনার প্রথম কাজ ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনার নিজেকে আপনি শেরেক থেকে মুক্ত রাখবেন, শেরেকের সাথে কোনো আপাত করা যাবে না, আপনি সবসময় এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দায়িত্বটা দিলেন কিসের? শেরেক মুক্ত তাওহিদি ইমানের দাওয়াত, এটাই নবীওয়ালা কাজ। প্রথমে আমরা যে আয়াতটা বলছি সূরা নাহলের ৩৬ নম্বর আয়াত, সমস্ত নবীদের নবীওয়ালা কাজ ছিল এটাই, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সমস্ত নবীরা এই দাওয়াতে কাজ করছেন যে দুনিয়ার মানুষ গোলামি করো, ইবাদত করো একমাত্র আল্লাহর, আর তাগুত পরিহার করো। তাগুত ছাড়ো, তাগুত কারা? তাগুত চিনেন? জি, কেউ কথা কয় না, সিনিও বলেন না, না সিনিও বলেন না, একটা না একটা বলবেন তো। তাগুত চিনেন? তাগুত চিনতে হবে, তাগুত চিনে ফরজ, তাগুত চিনে ফরজে আইন, তাগুত না চিনলে তো আপনার ইমানে হবে না। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি অস্বীকার করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, তারপরে ইমান আনবে, এটার নাম ইমান। এজন্য কালেমাটা হলো লা ইলাহা বললে ইমান হবে। যদি আমি শুধু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আমি ইমানদার না নাস্তিক? নাস্তিক। আবার যদি বলি খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললে ইমানদার হবে? হবে না। শুধু লা ইলাহা ইমান না, শুধু ইল্লাল্লাহ ইমান না, দুটার যোগ করলে ইমান। দুটার যোগ করলে লা ইলাহা ইল্লাল্লাহ হইলে তখন ইমান, অর্ধেক হইলে ইমান হয় না, অর্ধেক হইলে ইমান হয় লা ইলাহা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখির কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি শুধু লা ইলাহা হয় তাও জান্নাতি বলেন নাই, আবার শুধু ইল্লাল্লাহ জান্নাতি বলেন নাই, বলছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে তৈয়বা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার শিকড় হলো জমিনে, শাখা প্রশাখা আসমানে। এখন মাঝখান দিয়ে আপনি কাটে দিয়েছেন একটা গাছ, লা ইলাহা ইল্লাল্লাহর গাছ, এটার শিকড় কোথায়? জমিনে। এটার আগা কোথায়? আসমানে। এখন আপনি এটার মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে দিয়েছেন, তাহলে লা ইলাহা রয়ে গেছে জমিনে, ইল্লাল্লাহ চলে গেছে আসমানে। এখন আপনি যদি ঘোড়া ধরে বসে থাকেন, লা ইলাহা ধরে বসে থাকেন, আল্লাহকে পাবেন না, আপনি জমিনে পড়ে রয়েছেন। আর যদি শুধু ইল্লাল্লাহ ধরে বসে থাকেন, তাহলে ওইটার শিকড় ছাড়া ইল্লাল্লাহ, মানে শিকড় নাই, মাঝখান দিয়ে তো কেটে দিয়েছেন আপনি, এটা শিকড়বিহীন হয়ে গেছে। শিকড়বিহীন হলে কয়দিন তাজা থাকে, পরে মরে যায়, কারণ শিকড় থেকেই তো আপনার খাবার রস সব সংগ্রহ করতে হয়, শিকড়বিহীন গাছ বাঁচে না। এই জন্য শুধু লা ইলাহা ইমান না, শুধু ইল্লাল্লাহ ইমান না, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েই হলো ইমান। আমি যে কথাটা বলতেছিলাম যে আপনি লা ইলাহা বলতেছেন যে আমার কোনো ইলাহ নাই, এই যে কোন ইলা সব ইলারে অস্বীকার করলেন, এগুলা হলো তাগুত। ইল্লাল্লাহ একমাত্র মাবুদ, একমাত্র ইলা হলো কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া মাবুদ তো আরো আছে, আছে না? ওগুলা নকল মাবুদ, দুই নম্বর মাবুদ, বেজাল মাবুদ। আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ, হক মাবুদ আর নাই, কিন্তু বাতিল মাবুদ আছে, কিন্তু বাতিল মাবুদ একটা দুটা না, শত শত আছে। এখন আপনি বাতিল মাহবুদ চিনেন না, বাতিল মাহবুদ না চিনলে হক মাহবুদ কেমনে চিনবেন? এই জন্য বাতিল মাহবুদ চিনাও ফরজ, বাতিল মাহবুদ না চিনলে আপনার ইমান হবে না। কারণ আপনি 500 টাকার নোট কোনটা সঠিক কোনটা ভেজাল এটাই চিনেন না, তাহলে জাল নোট যেটা বুঝবেন কেমনে? জাল নোট তো মূল নোটের চাইতে আরো সুন্দর, আরো চকচক করে, কিন্তু আপনি যদি লক্ষণগুলো না চিনেন, তাহলে বোঝা যাবে আপনি যে কোনো সময় ধোকার শিকার হইতে পারেন। যে তাগুত না চিনলে আপনি ইমান হারা হয়ে কবরে যাওয়া লাগতে পারে, এই জন্য তাগুত চিনতে হবে, তাগুত চিনেও ফরজ। সংক্ষেপে মনে রাখবেন, 5 শ্রেণীর মানুষকে, মাখলুককে তাগুত বলা হয়। শাইখুল ইসলাম ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ ছাত্র ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ বলছেন যে তাগুত অনেক রকমের আছে, তবে প্রধানত 5 প্রকার। 1 নম্বর তাগুত ইবলিস লানাহুল্লাহ। 1 নম্বর তাগুতের নাম কি? ইবলিস, তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক, ইবলিস হলো 1 নম্বর তাগুত। এখন এবাদত করতে হবে কার? যদি ইবলিসের করেন তাহলে তাগুতের এবাদত করেন। এই জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, এই আয়াতটা আপনারা সবাই জানেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আন লা তা'বুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আন লা তা'বুদুশ শায়তান, শয়তানের ইবাদত করিও না, তাহলে শয়তানেরও ইবাদত করা যায়। ফজরের আজান হয়ে গেছে, মসজিদের জামাত শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দারা দুই ভাগে ভাগ হয়ে গেছে, এক ভাগ আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে মসজিদে চলে গেছে, আরেক ভাগ আল্লাহর বান্দা শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে গায়ে দিয়ে, আমরা মনে করি যে লোকটা মসজিদে গেছে এই লোকটা এবাদত করছে, যে লোকটা শুয়ে রয়েছে এই লোকটা এবাদত করলো না। আসলে এরকম না, যে শুয়ে আছে সেও এবাদত করছে, যে উঠে মসজিদে গেছে সেও কিন্তু এবাদত করছে, দুইজনেই এবাদত থেকে মুক্ত না, দুইজনেই এবাদত করছে। একজনে এবাদত করছে আল্লাহর, আরেকজনে এবাদত করছে শয়তানের। যে শুয়ে রয়েছে সেও কিন্তু এবাদত করছে। আমরা কই যে লোকটা আরে শুয়ে রয়েছে এবাদত করলো না, লোকটা শুয়ে রয় নাই এবাদত করছে ঠিক মতো। কার এবাদত? আর যে লোকটা মসজিদে গেছে এই লোকটা, তাহলে যে লোকটা শুয়ে রয়েছে শয়তানের এবাদত। এই শয়তানের এবাদতটাই তাগুতের এবাদত, শয়তানের এবাদতটাই। আল্লাহর বান্দা যখন ঘুমায় শয়তান মাথার পাশে আসে, তিনটা গিরা দেয়। কয়টা গিরা? তিনটা গিরা। তিনটা গিরা দিয়ে রাত্রে মাথার পাশে বসে থাকে, বসে বসে গিরাগুলোর মধ্যে খালি ফু দেয়। এই জন্য দেখবেন যত ফজর গনায় আসে তত আরাম বাড়তে থাকে, ফজর যত গনায় আসবে দেখবেন ঘুমের আরাম বাড়তে থাকে, আরাম বাড়তে থাকে। এই আরাম বাড়তে থাকার কারণ শয়তান ফু দেয়, সারা রাত গরমে ঘুমাইতে পারেন নাই। ফজরের আগে দিয়ে দেখবেন যে এমন ঠান্ডা লাগতেছে, এমন আরাম, ঘুম এসে গেছে, শয়তান তখন ফু দিতেছে। তিনটা ঘিরে আপনার ভিতরে আছে। যখন কোনো ব্যক্তি আজান শোনার পরে লাত মেরে উঠে গেছে, উঠে যখন পড়ে ফেলছে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা ঘিরে খুলে গেছে, সুবহানাল্লাহ। এরপরে যায় ওযু করা শুরু করছে, ওযু করে ফেলছে, আরেকটা ঘিরে খুলে গেছে। এরপরে ফজরের সালাতে দাঁড়ায় গেছে, তিন নম্বর ঘিরেটাও খুলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা সারাটা দিন এমন আনন্দ চিত্তে সেই দিন কাটায় যে আনন্দের বর্ণনা দুনিয়ার মানুষকে দেওয়া যায় না। আরেক লোক তিন গিরা নিয়ে শুয়ে রয়েছে, ফজরের আজান দিছে, জামাত হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তাও উঠে নাই। শয়তান এই সময় চলে যায়, যাওয়ার সময় শয়তান তার দুই কানের ভিতরে প্রস্রাব করে দিয়ে যায়। বালাশায়তান ফি উযুনাইহি, শয়তান তার দুই কানের ভিতরে প্রস্রাব করে দিয়ে যায়। এই কারণে এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাটা দিন মন দিল কিচ্ছু ভালো লাগে না, খালি পেরেশানি লাগে, পেরেশানি লাগে, কোনো কিছুতে সে মজা পায় না। আর তার কানের ভিতরে শয়তান প্রস্রাব করার কারণে দুনিয়ার যেই দিকে সেই শয়তানের আওয়াজ পায়, এটা তার পছন্দ। শয়তানের আওয়াজ হলো গান বাজনা, শয়তানের আওয়াজ হলো কুফরি কথা, শয়তানের আওয়াজ হলো শিরকি কথা, শয়তানের আওয়াজ হলো দিন বিরোধী কথা, এগুলো হলো শয়তানের আওয়াজ। এগুলো তখন তার কাছে ভালো লাগে, কোরআনের আওয়াজ ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, তাওহীদের কথা ভালো লাগে না। তাহলে যেই লোকটা আল্লাহর ইবাদত করে না, সে বিপরীতে তাগুতের ইবাদত করে, শয়তানের ইবাদত করে। এক নম্বর তাগুত কে? ইবলিস। দুই নম্বর তাগুত চিনে রাখবেন, দুই নম্বর তাগুত হলো মান দা'আ আন-নাস ইলা ইবাদাতি নাফসিহি, যে লোকটা মানুষকে তার ইবাদতের নিজের ইবাদতের দিকে ডাকে। যে লোকটা মানুষের তার নিজের ইবাদতের জন্য ডাকে, আল্লাহর ইবাদতের দিকে না, আল্লাহর ইবাদতের দিকে না ডেকে নিজের ইবাদতের দিকে ডাকে। যেমন নিজের ইবাদত কি? মানুষের কয় আমার সাজদা করো, নিজে সাজদা নেওয়ার জন্য চেয়ার বানিয়ে রেখেছে, পা রাখার জন্য মানুষ আসে, এসে সাজদা করতেছে, হে সাজদা নিতেছে, এই লোকটা তাগুত। কারণ এই লোকটা মানুষের নিজের ইবাদতের দিকে ডাকতেছে। নজর মান্নত এটা আল্লাহর ইবাদত, আল্লাহরে দিতে হয়। এই লোক কয় না, আমার এখানে যত নজর আছে মান্নত আছে সব নিয়ে এখানে চলে আসো, এই লোকটা তাগুত। যত রকমের ইবাদতের যত প্রকার আছে, কোন একটা প্রকারের দিকে যে লোক নিজের দিকে ডাকে যে আমার এদিকে আসো, এই লোকটা হলো তাগুত। তিন নম্বর তাগুত মান ইদ্দা আন-নাস ইলা ইলমিল গায়ব, যে লোকটা মানুষের কাছে ইলমে গায়বের দাবি করে, কয় তোমার ভিতর কি আছে আমি বলে দিতে পারবো। এক লোক আছে কয় তোমার না এক বছর আগে এই ঘটনা ঘটছে, ওরে দেখো আল্লাহর কত বড় ওলি, আমার অতীতের এক বছর আগের ঘটনা কই দিছে। এই লোক তাগুত। এটা তাগুত চিনার সহজ উপায়। তাগুত চিনার উপায় হলো যে ইলমে গায়বের বিষয় বলে দিতে পারে, কারণ এলমে গায়েবের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। কিন্তু সে এলমে গায়েবের দাবি করে যে আমি গায়েবি জিনিস জানি, গায়েবের বিষয় জানি, তোমার ভিতরে কি আছে বলতে পারি, তোমার রাশি বলতে পারি, তোমার এক বছর পরে কি হবে বলতে পারি, তোমার এক মাস পরে কি হবে বলতে পারি। এই জাতীয় যারা দাবি করে এরা হলো তাগুত। কয়টা গেছে? তিন রকমের তাগুত, একটা হলো ইবলিস, যে লোক মানুষের নিজের ইবাদতের দিকে ডাকে, যে লোক এলমে গায়েবের দাবি করে। চার নম্বর তাগুত হলো মান হাকামা বেগাইরে মা আনজালাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া নিজের রচিত আইন কানুন বিধিবিধান দিয়ে মানুষের বিচার ফয়সালা করে, মানুষের মধ্যে শাসন করে, পরিচালনা করে, এই কাজ যারা করে এদেরকেও কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় কি, তাগুত। কারণ আল্লাহর বান্দাদেরকে পরিচালনার, আল্লাহর বান্দাদের বিচার কাজ পরিচালনার একমাত্র মাধ্যম হলো আল্লাহর নাজিলকৃত কোরআন আর সুন্নাহ। এই কোরআন সুন্নার বাহিরে যখন নিজের মতবাদ দিয়ে, নিজের তৈরি করা বিধান দিয়ে, নিজের তৈরি করা আইন দিয়ে এগুলো করে, এদেরকেও কোরআন সুন্নার ভাষায় বলা হয় কি, তাগুত। আরেকটা তাগুত হলো যেই লোক মানুষদেরকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, মানে আল্লাহর ইবাদতের রাস্তায় বাধা তৈরি করে, আল্লাহর ইবাদতের রাস্তায় ইবাদতের দিকে না গিয়ে অন্যদিকে মানুষকে ঘুরাই দেয়, মানে আল্লাহর ইবাদতের দিকে যাইতে দেয় না, নিজেও আল্লাহর ইবাদত করে না, অন্যদেরকেও আল্লাহর ইবাদত করতে দেয় না, আল্লাহর ইবাদতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এদেরকেও কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় কি, তাগুত। তাহলে এক নম্বরে জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল শিরক মুক্ত তাওহীদি ঈমানের, যেই দাওয়াতের তাওহীদের দাওয়াত, তাগুত পরিহারের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। দুই নম্বরে জানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা এলাকার জন্য বা কোন একটা সময়ের জন্য, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধিটা, নবুয়তের পরিধিটা কিয়ামত পর্যন্ত, এটা জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কোন যুগের সাথে, এলাকার সাথে সীমাবদ্ধ নয়। কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, সব আল্লাহর জমিন যতটুকু আছে ততটুকুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বিস্তৃত, এবং কেয়ামতের পূর্ব পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বিস্তৃত, কোন নবী আর কেয়ামত পর্যন্ত আসবে না, লা নাবিয়্যা বাদি। সুতরাং কেউ যদি নবুয়তের দাবি করে সে মিথ্যা দাবিদার, এবং এই নবুয়তের দাবিদার কাফের। এই জন্য এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরিধি সম্পর্কে জানতে হবে। তিন নম্বরে জানতে হবে যেই দিনের দাওয়াত নিয়ে এসেছেন, এই দিনটা পরিপূর্ণ দিন, এর ভিতরে ঢুকানো বা বাহির করার কোনো সুযোগ কারো নাই, ঢুকাইলে বাহির করলে এটার নাম বেদাত। আর বেদাত যদি কেউ করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত পাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি সে পাবে না। বেদাতের পরিণতি হলো কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, বেদাতের পরিণতি জাহান্নাম। এই বিষয়গুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিপূর্ণরূপে জানা ফরজ। যদি এইভাবে জেনে আমরা আমল করি তাহলে কবরে জিজ্ঞাসা করলে ওয়া মান নাবিয়ুকা, উত্তর এসে যাবে ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আমার সম্মানিত ভাই ও বোনেরা, অত্যন্ত সংক্ষেপে আমরা কবরের তিনটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। এটা দল মত নির্বিশেষে, এটা হানাফি মাজহাবেরও না, শাফি মাজহাবেরও না, মালিকি মাজহাবেরও না, হাম্বলি মাজহাবেরও না, প্রত্যেকটা মুসলিমের এটা জানা ফরজে আইন। এটা কোনো মাজহাবের সাথে, মতের সাথে, পথের সাথে সম্পৃক্ত না। যতজন কবরে যাব কবরের এই পরীক্ষা দেওয়া লাগবেই, আর প্রত্যেককে কবরের এই প্রশ্নগুলো সুন্দর করে রেডি করে আমল করে কবরে যেতে হবে। এই জন্য আমার আপনার সবার দায়িত্ব এবং কর্তব্য এই কবরের তিনটা প্রশ্ন সম্পর্কে আরও বিস্তারিত জানা, বোঝা, আকীদাকে পরিষ্কার করা এবং এই অনুযায়ী আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের এই তিনটা উসুল জানার, বোঝার, আমল করার তৌফিক দে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।